হলো আইন বোঝা দেশ, বাংলা হলো তার মরুদ্যান। কে আর শোনে সময় হলে শেষ রিজওয়ানুর রহমানের গান। ভারত হলো আইন বোঝা দেশ, বাংলা হলো তার মরুদ্যান। কে আর শোনে সময় হলে শেষ রিজওয়ানুর রহমানের গান। 30 হলো যৌবনের দিন, চোরের মতো লাল বাজারে এসো, বুঝতে হবে দিনাক্তি নাতিন। তাল ধরেছে আইন রক্ষী মেশো, বুঝতে হবে মরুদ্যানে আছে জমাট বাঁধা আইন শৃঙ্খলা। বুঝতে হবে দলের কলা গাছে জন্মাবে না মর্তমান কলা। মর্তমানে বর্তমানে আছি, কলাই বলো ছলাই বলো সোনা, নিয়ম মেনে খেলবো কানা মাছি মরুদানে রক্ত আলপনা। রক্তপাত একটু হয় হোক, কালের গতি ঢাকবে সব দাগ, সব খবর ভুলেই যাবে লোক, ঢাকবে মাছ রাজনীতির শাক। ভারত হলো আইন বোঝা দেশ, বাংলা হলো তার মরুদ্যান। কে আর শোনে সময় হলে শেষ রিজওয়ানুর রহমানের গান।